ঠিক আল্লাহ তাআলা মানব জীবনের যত দিক আমরা বলি না কেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়াবী জীবন, আখেরাতের জীবন, জীবনের যত দিক আছে, মানুষের যত দিক আছে, সব দিকের কল্যাণ এবং সুস্থ সমাধান আল্লাহ তাআলা সেই সুস্থ সুন্দর সমাধানের জন্য দিয়েছেন কোরআনে কারীম। যারা এই কোরআনে কারীমকে ওই রোগীর মতো খুশি মনে ওষুধ হিসাবে গ্রহণ করবে, ওই রোগী যেমন সুস্থ হয়েছে, কোরআনে কারীম গ্রহণ করার কারণে মানব জীবনে অবশ্যই কল্যাণ এবং সুখ শান্তি বয়ে আনবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে সেই কোরআনের সংস্পর্শে, কোরআনের আলোচনায় কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আশঙ্কা করো, ভয় করো যে এতিমদেরকে বিবাহ করলে তোমরা সেই এতিমদের মাঝে ন্যায় ইনসাফ রক্ষা করতে পারবে না, তাদের সাথে সৎ আচরণ ঠিক মতো করতে পারবে না, তাহলে সাধারণ মহিলাদের থেকে যাকে তোমাদের ভালো লাগে তাদের থেকে তোমরা বিবাহ করতে পারো, 2, 3, 4 পর্যন্ত। তবে যদি একাধিক বিবাহ করলে ভারসাম্যতা রক্ষা করতে না পারো, ভয় থাকে, তাহলে একজনকে বিবাহ করো, অথবা এটাও যদি তুমি না পারো তাহলে যে দাস দাস যে দাসীগুলো রয়েছে তোমাদের, সেই দাসী নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, এটাই তোমার জন্য অধিক উপকারী, জুলুম করা থেকে, নির্যাতন করা থেকে। সূরাতুন নিসার আলোচ্য আয়াতগুলোর বিষয়বস্তু হলো সাংসারিক দাম্পত্য জীবনের কথাই বেশি। সাহাবা একরাম বদর যুদ্ধের পরে, উহুদ যুদ্ধে শহীদ হওয়ার পর অনেক সাহাবী এতিম হয়েছিলেন, এতিমদেরকে লালন পালন দায়িত্ব যারা লাভ করেছিলেন, তারা ওই এতিমের সম্পদের কারণে, এতিমের সৌন্দর্যের কারণে, যে কোনো কারণে এতিমকে স্ত্রী হিসাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করত। কিন্তু অন্যান্য স্বাধীন মেয়েদেরকে যেভাবে অধিকার দেওয়া দরকার ছিল, দেনমোহর থেকে নিয়ে তাদের সাংসারিক জীবনের, দাম্পত্য জীবনের যে তাদের অধিকার দেওয়ার দায়িত্ব ছিল স্বামীর উপর, এই দায়িত্ব তারা আদায় করত না এতিম মনে করে। হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম উরওয়া, উরওয়া থেকে এই আয়াতের তাফসিরে আয়াত হাদিস আছে। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনের কাছে জিজ্ঞাসা করলাম, এই আয়াতের উদ্দেশ্যটা কি, আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন আয়াতে? কোরআনে কারীমের তাফসিরের জন্য কিছু নীতিমালা আছে, বাংলা অর্থ বুঝে যদি কোনো ব্যক্তি তাফসির করতে যায় তাহলে বাংলা ভাষায় যেমন মা ছেলেকে বলে আস্তা শয়তান, তুই একটা শয়তান হয়ে গেছে, যে ব্যক্তি মাত্র বাংলা ভাষা শিখছে, অবস্থাকাল এত কিছু বোঝে না, সে এই বাক্যের অনুবাদ দেখে বলবে যে মা তার ছেলেকে শয়তান কইছে, অর্থাৎ তার ছেলে মনে হয় শয়তান, অর্থাৎ শুধু বাংলা ভাষা জানে। তা কোরআনে কারীমের তাফসিরের জন্য যে সমস্ত নীতিমালা রয়েছে, তন্মধ্যে নীতিমালার একটা নীতি হলো আল্লাহ রসুলের হাদিসের দ্বারা কোরআনকে ব্যাখ্যা করা। আর একটা নীতি রয়েছে যে কোরআনে কারীমের ব্যাপারে কোনো সাহাবির কোনো ব্যাখ্যা আছে কিনা, যে ওই সাহাবি আল্লাহ রসুলের থেকে এই আয়াতের প্রেক্ষাপটে, এই আয়াতের সূত্রে, এই আয়াতের ব্যাখ্যায় কোনো ব্যাখ্যা সাহাবি জানেন কিনা। এই জন্য সাহাবা একরাম সাধারণত কোন আয়াত যদি বুঝে না আসতো অপর সাহাবীর কাছে যাইতেন যে আল্লাহ রসুল থেকে আপনি কি আয়াতের কোনো ব্যাখ্যা শুনেছেন? এই সূত্র ধরে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়াতের তাফসীর জিজ্ঞেস করলেন। আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মুসলমান মেয়েরা যখন এতিম হয়ে গিয়েছিল বিভিন্ন যুদ্ধের কারণে, বাপ শহীদ হওয়ার কারণে, তখন ওই এতিমদের ভরণ পোষণের যে দায় দায়িত্ব যাদের কাছে থাকতো, চাচাত ভাই, নিকটতম আত্মীয়, এদের মধ্যে থেকে যাদের সাথে বিবাহ বন্ধন হওয়ার সুযোগ ছিল মাসলাগত দিক থেকে, এরা ওই এতিমের সম্পদ দেখে যে বিবাহ করলেই তো এতিম যে সম্পদ মালিক, তার বাপ যে সম্পদ রেখে গেছে সেই সম্পদের মালিক হয়ে যাবে, অথবা সৌন্দর্যের কারণে তারা বিবাহ করে বসত, কিন্তু দাম্পত্য জীবন যখন শুরু হতো তখন আর তারা এতিমকে স্বাভাবিক স্ত্রী হিসেবে মর্যাদা দিতে সম্ভব হতো না। তখন এতিম মনে করে, অসহায় মনে করে, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এটা মনে করে তার উপর জুলুম করতে থাকতো। আমাদের সমাজেও দেখবেন ভালো অবস্থা সম্পন্ন মানুষ, কিন্তু বিবাহ করে নিয়ে আসে গ্রাম থেকে, ধরে এনে নিয়ে আসে নিম্নমানের ফ্যামিলি থেকে, সবকার একটা হলো, হাজার একটা হলো পাওয়া যাবে, কি যাতে বাসায় বোয়া হিসেবে কাজের মানুষ থাকতে পারে, অর্থাৎ তাকে স্ত্রী হিসেবে মর্যাদা দিতে চাচ্ছে না। তা জাহেলি যুগের পরে সাহাবায়ে কেরাম এর মধ্য থেকে কতকের যখন এই আচরণ শুরু হয়ে গেল যে এতিমদেরকে স্ত্রী হিসেবে মর্যাদা দেয় না, তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে বললেন যে যদি ওয়াইন খিফতুম, যদি তোমরা আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিমদের মধ্যে ইনসাফ রক্ষা করবে। সামনে আসবে আয়াতে ইসলাম তো একাধিক বিবাহের অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে, সেই শর্ত সাপেক্ষে যদি তুমি এতিমের মধ্যে এবং তোমার স্বাভাবিক স্ত্রীর মধ্যে বা এতিমের সাথে তোমার স্ত্রী হিসেবে যদি সেই মর্যাদা দিতে তুমি সম্ভব না হও, তোমার না হয়, তাহলে ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসা, তাহলে তুমি স্বাভাবিক মহিলাদের থেকে যাকে ভালো লাগে তাকে তুমি বিবাহ করো। ইসলাম বিবাহের জন্য উভয় পক্ষের সমতা রক্ষার খুব গুরুত্ব দেয়, আরবিতে এটা বলা হয় কুফু। এই সমতা রক্ষা না করার কারণে সামনের জীবনে, পরবর্তী জীবনে যে অনেক অশান্তি শুরু হয়, যেমন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আসসাম আলী থানবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আল ইবকা নামক কিতাবে, যে সমতা রক্ষা না করলে দাম্পত্য জীবন সুখী হয় না। নিম্নমানের কোন মেয়েকে যদি উচ্চমানের কোন পরিবেশে এনে স্ত্রী হিসেবে গ্রহণ করে, হয় ওই উচ্চমানের স্বামী ওই স্ত্রীর সাথে সবসময় তাসির মতো আচরণ করবে, যে কয়দিন আগ্রহ থাকবে ওই কয়দিন আগ্রহ অনুপাতে, আগ্রহ শেষ হয়ে গেলে তখন তার যেহেতু ব্যাকগ্রাউন্ড বা তার পিছনে কোনো শক্তিশালী কোনো সাপোর্ট নাই, এখন তাকে আর স্বাভাবিকভাবে মর্যাদা দিবে না, একটা ক্ষতি। দ্বিতীয় একটা ক্ষতি হলো যে ছেলের বংশ সম্ভ্রান্ত, ছেলের পরিবার উন্নত কিন্তু মেয়ের পরিবার নিম্নমানের, এই দুই ফ্যামিলির যে আন্তরিকতা, মহব্বত, সামাজিকতা হওয়ার দরকার ছিল সেটা হয় না। শেখ সাদী রহমতুল্লাহ আলীর ঘটনা, এক জমিদারের ছেলে এক নিম্নমানের এক মেয়ের সাথে সম্পর্ক করে বিবাহের জন্য ব্যবস্থা করে ফেলেছে, বাসর ঘর সাজিয়েছে বিভিন্ন দামি দামি মুক্তা দ্বারা, সে তো বস্তির মেয়ে, সে তো কোনোদিন মুক্তা দেখি নাই, বাসর ঘরের খাটের চতুর্পাশে দামি দামি মুক্তা দিয়ে রাখছে, রাত্রের আলো যখন বন্ধ করেছে তখন ওই মুক্তাগুলো আগুনের মতো ঝলমল ঝলমল করতেছে। এখন যখন মেয়েটাকে রাত্রে বাসর ঘরে খাটে যাওয়ার জন্য বলে তখন এই মেয়ে যায় না, হয়তো কিছু বলে না, সারা রাত ধরে কোনো মতে এক কোনায় বসে বসে খুব কান্নাকাটি করছে, সকাল হয়েছে, দৌড় দিয়ে যায় দাদির কাছে, যে বলে এটা তো বাসর ঘর না, এটা খাটের কোনায় আগুন জ্বালায় রাখছে, আমারে আগুনে পোড়ায় মারবে, খাটের কোনায় আগুন জ্বালায় রাখছে, আমাকে আগুনে পোড়ায় মারবে। অর্থাৎ এই মেয়ে জীবন কোনোদিন এই সে মণিমুক্তা দামি পাথর দেখি নাই, যার কারণে এখন সেই মণিমুক্তাকে আগুন মনে করতেছে। ইসলাম চারটা দিক দেখে বিবাহ করার কথা বলেছেন। এক নম্বর বলছেন তুনকাহুল মারআতু লি আরবাঈন, সাধারণত মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা দিক দেখে, লি জামালিহা, অলি হাসাবিহা, অলি মালিহা, অলি দিনিহা, ফালফার বিজাতিদ্দিন। হাদিস, মেয়েদেরকে চারটা দিক দেখে সাধারণত মানুষ বিবাহ করে। এক নম্বর হলো মেয়ের সৌন্দর্য দিকটা দেখে শুধু, আবার কেউ সৌন্দর্যের সাথে সাথে বংশের দিক দেখে। তিন নম্বর হলো মালের দিকটা দেখে। চার নম্বর হলো দিন ধার্মিকতার দিকটা দেখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটা দিক দেখার ক্ষেত্রে যে ব্যক্তি দিনটাকে আগে রাখবে বাকিগুলোকে পরে রাখবে এই ব্যক্তি সফলকামী, এই ব্যক্তির জীবনটা সফল হবে। ফাজফার বিজাতি দিন, তুমি দিনদার ধার্মিক মেয়ে নিয়ে তুমি তোমার জীবনকে সফল করো। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী হাদিসের ব্যাখ্যা কারক, উনি বলেন, উনি একটা উদাহরণ দেন, সুন্দর উদাহরণ, যে 1000 লেখার জন্য চারটা লাগে সংখ্যা, এক আর তিনটা শূন্য। উনি 1000 দিয়ে উদাহরণ দেন যে 1000 লেখার জন্য এক আগে থাকতে হয়, পরে আরো তিনটা শূন্য থাকলে তার দাম 1000 হয়। যদি কোনো মানুষ 1000 লিখতে যে একটাকে না দিয়ে বাকি শুধু তিনটা শূন্য দেয়, এই তিনটা শূন্যর কোনো মূল্য নাই। হাদিসের ভাষায় বিবাহের দিক চারটা দেখতে বলা হয়েছে, দিনকে দেয়া হয়েছে একের মান, দিন আছে কিন্তু বংশ ভালো না, সৌন্দর্য নাই, অর্থ সম্পদ নাই, এক একই আছে। দিন আছে, দিনদারি আছে, সাথে বংশও ভালো, শূন্য একটা বাড়ছে, 10 হয়ে গেছে। দিন আছে, বংশ ভালো, সৌন্দর্যও আছে, শূন্য আর একটা বাড়ছে, 100 হয়ে গেছে। দিন আছে, বংশ আছে, সৌন্দর্য ভালো, স্বাভাবিক যে সম্পদের প্রয়োজন এই সম্পদও আছে, তাহলে 1000 হয়ে গেছে। এই এখন 1000 1000-এর মান। ইসলামের বিবাহের ক্ষেত্রে যে সমতা রক্ষা করতে বলেছে, সে সমতা যদি কোনো মানুষ রক্ষা করে, এইভাবে রক্ষা করে, অবশ্যই এই ব্যক্তির জীবনে শান্তি অবধারিত। কিন্তু জাহেলি যুগে এবং জাহেলি যুগের পরবর্তী যুগে সাহাবায়ে কেরামের যুগে যে আগের কিছু লেস থাকার কারণে যে ভুলগুলো হতো, সেই ভুলগুলো এই আয়াতে সংশোধন করে দিচ্ছে। আমাদের আমার এক ওস্তাদের থেকে শোনা, মানুষের রুচি বলতেন যে নিম্নমানের মানুষের রুচি নিম্নমানেরই হয়, এদেরকে কখন উচ্চমানের রুচিতে নেওয়া যাবে না। সম্ভ্রান্ত কোনো বংশ যদি নিম্নমানের কোনো একজন আসে, তাহলে তার ওই রুচি পরিবর্তন হতে অনেক দেরি লাগবে, ভিতরে ওই আগের রুচিটা থেকেই যায়। হুজুর বলতেন অতীত এক হাকিম, ইউনানি হাকিমের এক এলাকায় রাস্তার এক পাগলি অন্তঃসত্ত্বা হয়েছে। এখন এই পাগলির সাথে অন্তঃসত্ত্বা হওয়ার জন্য যে কাজটা করা দরকার, কে করলো এই কাজটা, সবাই চিন্তিত। তখনকার যুগে হাকিম পন্থ বাচ্চা পন্থ চিন্তিত, বাচ্চা হুকুম জারি করে দিয়েছে যে এই অপরাধীকে চিহ্নিত করতে পারবে তাকে সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা হবে। তখন একজন ইউনানি হাকিম, একসময় হাকিম হতো এমন হাকিম যারা মানুষের স্বভাব তবিয়ত মানুষের চেহারা থেকে রোগ নির্ণয় করতে পারত। ডক্টর আজমল খান সাহেব ছিলেন হাকিম, আজমল খান, ওনার চিকিৎসার পদ্ধতি ছিল রোগীর হাত হাত ধরবেন, নার্ভ ধরবেন, নার্ভ ধরে চিকিৎসা করবেন, রোগ বলে দিবেন। রোগী যদি মহিলা হয় তাহলে রোগীর হাতে একটা দড়ি দিতেন, দড়ি দিয়ে ওই দড়িটা টান টান হয়ে থাকবে, ওই রোগীর হাতে একটু একটু কাঁপতেছে, এইটুকুর দ্বারাই উনি নির্ণয় করবেন। একবার কিছু যুবক ওনাকে পরীক্ষা করার জন্য উনি যে জায়গা থাকে মহিলারা ভিতরে পর্দায় থাকে, একটা বিড়াল নিয়ে যে বিড়ালের হাতে রশি পেঁচাই দিয়ে হাকিম সাহেবের হাতে দিন, হাকিম সাহেব দড়ির হাত দেখে যে এ তো বিল্লি কা হাত হয়, এ তো বিড়ালের হাত, বিড়ালের হাত। তখন যদি হাকিমরা ইউনানি চিকিৎসা করতেন, এখন তো ইউরিন টেস্ট করে ডাক্তাররা, ডাক্তারের কোনো যোগ্যতা নাই, টেস্ট তো মাইক্রোসফট তারা দেখে, ছোট ছোট জিনিসকে বড় করে দেখে যে কি কি জীবাণু আছে তার মধ্যে। কিন্তু তখনকার যুগের ইউনানি চিকিৎসকরা সূর্যের আলোতে ওই এক বোতল পেশাব ঢাকি দিয়ে নির্ণয় করতেন এর কি কি অসুবিধে আছে। এক লোক হাকিমের কাছে নিয়ে গেছে পেশাব, হাকিম সাহেব ঢাকি দিয়ে বলে এতো হামেলা মহিলার পেশাব, অন্তঃসত্ত্বা মহিলার পেশাব। লোক কয় যে আমার পেশাব আমি সকালে ধরে রাখছি আর আপনি কেন এটা অন্তঃসত্ত্বা মহিলার পেশাব, এটা কি কেন আপনি? না আমারও তো আমার অভিজ্ঞতা বলে যে অন্তঃসত্ত্বা মহিলার পেশাব, কিন্তু লোকটা তো সে রাখছে নিজের পেশাব। চিন্তিত অবস্থায় বাড়িতে গেছে, বাড়ি চিন্তিত অবস্থায় গেলে স্ত্রী দেখে জিজ্ঞেস করছে কি এই ব্যাপার, নিয়ে গেলাম আমার পেশাব, হাকিম সাহেব এটা বলে। স্ত্রী সত্য কথা বলে যে হা ঠিকই আছে, সকালে আপনি ওই জায়গায় রাখছিলেন পেশাব, আমি ঝাড়ু দিতে যাই আপনার পেশাব আমার থেকে পড়ে গেছে, আপনি বকবকি করবেন এই জন্য, তারপরে আমি ওটা ঠিক করে রাখছি, আমার পক্ষ থেকে দিয়ে ঠিক করে রাখছি। তখনকার যুগের হাকিমদের এত বিচক্ষণতা ছিল, ওই অন্তঃসত্ত্বা মহিলা এক পাগলি অন্তঃসত্ত্বা, রুচির কি দিকটা সেটা দেখাচ্ছি, রুচি কত অন্তঃসত্ত্বা মহিলা পাগলি। রাস্তার পাশে যে ড্রেন থাকে, ড্রেনের পানি কালো হয়ে গেছে, আর একজন লেখক তার দতের দতের কালি শেষ হয়ে গেছে, কালি কিনতে হবে। তখনকার যুগে চাক্কা কিনতে হচ্ছে, চাক্কা কিনে পানিতে গোলায় দতের মধ্যে দিয়ে কালি বানাতে হবে, এত ঝামেলা কি করতে যায়। তখন ওই লেখক তার দতের কালি শেষ হয়ে যাওয়ার কারণে কালি সংগ্রহের জন্য ওই ডাস্টবিনের ময়লা পানি ঢুকাইছে, ওই হাকিম সাহেব দেখছে, ইউনানি হাকিম, হাকিম সাহেব দেখে, হাকিম সাহেব এইটুক দেখে শুধু রুচির অবস্থা দেখে, হাকিম সাহেব যে মূল যিনি বাচ্চা ছিলেন তাকে বলতে, বাচ্চা ওই ব্যক্তিকে ধরে আপনি রিমান্ডে নেন, ওই ব্যক্তি থেকে বের হয়ে যাবে যে ওই অন্তঃসত্ত্বা মহিলা পাগলির সাথে এই ব্যক্তি অপকর্ম করেছে। রুচির এত বেশি ব্যবধান, আমি উদাহরণ দিই, একটা মেয়ে বিবাহের আগে সে এখন যে স্বামী হিসেবে গ্রহণ করে তার সাথে হোক অন্য কোনো পুরুষের সাথে হোক, সে স্বাভাবিকভাবে সম্পর্ক করতো, সম্পর্ক একটা দোস্তান ছিল, এই রুচি তার ভিতরে, আর একজন বেগানা মহিলা বেগানা পুরুষের সাথে কথা বলা যে আত্মমর্যাদার খেলা, আত্মমর্যাদার উল্টা বিষয়, বহির বিষয়, এটা তার মধ্যে ছিল না। একে যে সংসারে যাবে সেই সংসারে যেতে আর একজন পুরুষের সাথে সে এই ধরনের আচরণ করতে কোনো দ্বিধা থাকবে না, যেন ইসলাম রুচির দিক থেকে খুব সভ্যভাবে থাকে। এতিমদের আনার কারণে এতিমদেরকে সম্পদের লোভে, সৌন্দর্যের লোভে যখন এতিমদেরকে আনার পর এতিমদের মর্যাদা রক্ষা করতে পারতো না, স্বাভাবিক স্ত্রীর মর্যাদা দিতে পারতো না, বা তাদের রুচির কারণে তারতম্য ঘটতো, তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, তবে স্বাধীন মেয়েদের থেকে চার পর্যন্ত বিবাহ করতে পারবে, তবে চার পর্যন্ত বিবাহ করার অনুমতি ঢালাও ভাবে দিচ্ছেন না, পরবর্তী আয়াতে হুকুম দিচ্ছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি একাধিক বিবাহ করলে তুমি ভারসাম্যতা রক্ষা করতে না পারো ফাওয়াহিদাতান, তখন একটা নিয়েই তুমি যথেষ্ট থাকো, একটা নিয়েই যথেষ্ট থাকো। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি একাধিক বিবাহ করার পর স্ত্রীদের মাঝে ভারসাম্যতা রক্ষা করতে পারে নাই, ওই ব্যক্তি হাশরের ময়দানে এক অঙ্গ অবস বিকলঙ্গ হয়ে উঠবে, হেসায় হেসায় হাঁটবে, দুনিয়ার মানুষ হাশরের মানুষ দেখে চিনবে এই ব্যক্তি দুনিয়াতে স্ত্রীদের মাঝে ন্যায় সঙ্গত ইনসাফ রক্ষা করতে পারি নাই। আমাদের সমাজে তো কিছু লোক আছে বিবাহের জন্য, একাধিক বিবাহের জন্য তিনটা শর্ত সর্বনিম্ন, এক নম্বর শর্ত হলো শারীরিক শক্তি থাকতে হবে সবার অধিকার রক্ষা করার জন্য, মনে চেয়েছে শারীরিক অধিকার স্বাভাবিকভাবে রক্ষা করার সমর্থ নাই, কু আত্মায় চাচ্ছে এজন্য আমি বিবাহ করে ফেললাম, জায়েজ নাই। দুই নাম্বার হলো আর্থিক সামর্থ্য থাকতে হবে, যে আমি উভয়ের জরুরি দরকারি ভরণ পোষণ দিতে পারব। একদিন একজনের আলোচনা শুনছিলাম যে তো একাধিক বিবাহ করে ওই পার্টি যারা হলো আপনার মোনাজাত পার্টি, পরে উনি ব্যাখ্যা দিয়েছে যে আপনারা কি চেনেন মোনাজাত পার্টিকে? তা না। মোনাজাত পার্টি হলো কি, বিবি দুইটা আছে ঘরে, রাত্রে উনি তাস খেলায় বসে গেছে, তাস নিয়ে হাতে মোনাজাতের মধ্যে বসে রয়েছে, এই শ্রেণী মানুষ একাধিক বিবাহ করে। অর্থাৎ স্ত্রীদের ভরণ পোষণ কোনো খবর নাই, নিজের ইচ্ছা মতো চলতেছে, স্ত্রী কোনো কি দেয় না, ভরণ পোষণ দেয় না, জায়েজ নাই। দুই নাম্বার শর্ত হলো আর্থিক সামর্থ্য নাই। তিন নাম্বার শর্ত হলো যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি বড় অভাব, ইনসাফ রক্ষা করতে পারে না, দুই বিবিকে সমানভাবে দেখতে পারে না। আগের বিবি 10 বছর সংসার করছে, 10 বছরের অবদান রয়েছে এই স্বামীর প্রতি, বাপ মাকে ছেড়ে সবকিছু ছেড়ে এই স্বামী সংসার ধরে রাখছে 10 বছর, বাচ্চাও হয়েছে, এখন নতুন অল্প বয়স্ক এক মেয়ে এনে একই আদর্শ বিবি হিসেবে আপন বিবি হিসেবে গ্রহণ করছে, আর ওটা মনে হয় সতীনের মতো দূরে তাকে ফেলে দিচ্ছে, হারাম হচ্ছে গোনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 বিবি রাখছেন, বিবি 11 জন ছিলেন কিন্তু 9 বিবি রাখছেন, তারপরে এমন ভাবে ছিলেন রাতের দিন যে পালা কোন অবস্থায় পরিবর্তন হতো না। ইনসাফ, ইন্তেকালের আগ মুহূর্তে অসুস্থ হলেন বুধবারে, সামনের বুধবার আসলো, তারপরে সোমবারে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতেছেন। অসুস্থতা হয়েছিল জ্বরের সূত্র ধরে, অন্য হাফসা রাদিয়াল্লাহু আনহা অন্য বিবিদের কাছে থাকার পালা ছিল, আম্মাদের হক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পালা সামনে, এখনো না, শুধু জিজ্ঞেস করতেন আগামীকাল কার পালা, অসুস্থ মানুষ আগামীকার কাল পালা কার কাছে থাকতে হবে। বিবিগণ দেখে বুঝলেন যে আল্লাহ রসুল চাচ্ছে হয়তো আয়েশার কাছে থাকতে, সবাই বললেন হে আল্লাহ রসুল, আপনি যদি আয়েশার কাছে থাকতে চান এই অসুস্থতার সময়, তাহলে আমরা অনুমতি দিলাম আপনি আয়েশার কাছে থাকতে পারেন। আপনি যে যদি জরিপ করে দেখেন সামাজিক যারা একাধিক বিবাহের মালিক, স্বাভাবিকভাবে এই ভারসাম্যতা রক্ষা করার নাই, হারামের গুনাহ করতেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 2 বিবি ছিল, একসাথে 2 বিবি রাখতেন। একদিন এক বিবির ঘরে জামা খুলে, গায়ের জামাটা খুলেন, ভুয়া জামা পরে চলে আসতেন খানকা ইন্দা দিয়ে, আসার পর আবার তাড়াতাড়ি দৌড় দিয়ে গেছে, দৌড় দিয়ে গিয়ে ওই জামাটা আবার নিয়ে আসছে, জিজ্ঞেস হল কি হলো জামা আবার আনতে গেলেন, তো এই জামাটা তো আমি তার বাসায় রাখছি, আর এক বিবি মনে করবে যে তাকে আমি বেশি ভালোবাসি, এই জন্য আমার জামা কাপড় এই ব্যক্তিগত জিনিস তার বাসায় রাখি। ওনার যে খানকা ইমদা দিয়েছিল, খানকা ইমদা দিলে একটা দাড়ি পাল্লা ছিল মিজান, আরবি শব্দ মিজান, সেই দাড়ি পাল্লার নাম দিয়েছিল মিজানুল এতেদাল, ভারসাম্যতা রক্ষা করার পাল্লা। ভারসাম্যতা কিভাবে রক্ষা করতেন, একবার দুই বিবির কাছে খেয়াল হলো তরমুজ কিনে দিবেন, তরমুজ একটা অর্ধেক না দিয়ে একটা একটা কিনে দিবেন, খাদেমদের দ্বারা 2টা তরমুজ কিনালেন, 2টা তরমুজ কিনানোর পর দুই বিবির ঘরে 2টা তরমুজ পাঠাই দিবেন, বলে দিয়েছেন খাদেমরে নিয়ে যাও, কিছু তো যাওয়ার পর আবার ডাকতেছে ফিরে আসো। এরপরে বলে যে তরমুজের ভিতরে তো দেখি নাই, একজনটা যদি লাল হয় বেশি পাকা হয়, আর একজনটা যদি একটু সাদা হয়, তাহলে তো ইনসাফ রক্ষা হলো না, চিন্তা করতে পারে একটু। তখন বললেন তাহলে কি করা যায় হজরত, বললেন অর্ধেক অর্ধেক করে কাটো, এইটার অর্ধেক আর ওইটার অর্ধেক, এইটার অর্ধেক আর ওইটার অর্ধেক, 2টা মিলাও, মিলে এখন একটা বালা এক এক ঘর পাঠাই দাও, এই হলো ইনসাফ। এই ইনসাফ যদি কোনো ব্যক্তি করতে পারে, এই 3টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে তার জন্য একাধিক বিবাহের অনুমতি আছে। আমাদের সমাজে মানুষ কু আত্মার চাহিদা মেটানোর জন্য, মানুষ দুধ যেমন জাল দিলে শেষ সময়ও উতাল দেয় একটু, সুস্থ মানুষের যৌবনের চাহিদা হলো, যৌবনে যেমন একটা উতাল ছিল, বার্ধক্য দাড়ি পেকে গেলে একটা উতাল আসে, সে উতালকে যদি কেউ, এই তাপকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে না পারে, তখন এই সমস্ত গুনাহে লিপ্ত হয়। আর গোনাহে লিপ্ত হওয়ার অর্থ হলো তার দুনিয়া আখেরাত বরবাদ। হাসরের ময়দানে এক পাশ অপাস করে নিয়ে উঠতে হবে যদি ইনসাফ রক্ষা করতে না পারে। সর্বনিম্ন এই তিনটা শর্ত, শারীরিক সামর্থ্য থাকতে হবে সবার শারীরিক আদায়ের জন্য, আর্থিক সামর্থ্য থাকতে হবে উভয়ের একাধিক বিবি হলে তার ভরণ পোষণ দেওয়া যাওয়ার মতো, জুলুম করতে পারবে না। তিন নম্বর হলো তাদের মাঝে সমতা রক্ষা করতে হবে, কোনো অবস্থায় যেন অসম কোনো ভাব যেন এদের মধ্যে না হয়। এই আল্লাহ তাআলা বলেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি এই সমতা রক্ষা করার প্রতি তোমার যদি সামর্থ্য না থাকে, সমতা রক্ষা করে যদি সামর্থ্য তোমার প্রতি না থাকে, ফাওয়াহিদাতান, তখন তুমি একটা বিবাহ করো, একটাই তোমার জন্য যথেষ্ট। যাদের একাধিক ছক থাকে, চার নম্বরটা আসার পরও তারা আবার পাঁচ নম্বরের দিকে যাবে স্বভাব এমন। মানুষের পেট যদি না ভরে, আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার বিধান এত সুন্দর, আল্লাহ তাআলা আমার ভাগ্যে যেটা দিয়ে রাখছে এটাই আমার জন্য যথেষ্ট, আমার চোখ আর উপরের দিকে ওঠানোর দরকার নাই, এই হলো শান্তির কথা। আর যদি চোখ উঠাতে হয়, ছোট ছোট বাচ্চারা হয়েছে আর কি বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার নামাজে যাচ্ছে, জুমার নামাজে যাওয়ার পথে হঠাৎ করে, রসুল তো মানুষই ছিলেন, হঠাৎ করে চোখ পড়ছে একটা বেগানা নারীর প্রতি, সাথে সাথে ফিরে আসতেন ঘরে। আসার পরে যে বিবি কাছে আজকে থাকার পালা ছিল, ওই বিবি আটার খামির বানাচ্ছিলেন, বিবিকে বললেন তুমি প্রস্তুত হয়ে আসো। বিবিকে চাহিদা মেটানোর উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বয়ানে যেয়ে বললেন, সাহাবায়ে কেরামের সামনে যে বয়ানে বলতেছেন, তোমাদের যদি অন্য কোনো বিবির প্রতি চোখ যায়, বেগানা নারীর প্রতি চোখ যায়, তুমি মনে করো ওই বিবির কাছে, ওই মহিলার কাছে তোমার বিবির চাইতে ভিন্ন কিছু নাই, ওই মহিলার কাছে তোমার বিবির চাইতে ভিন্ন কিছু নাই, একই জিনিস সব, সুতরাং তোমার কু আত্মা যেন ওইদিকে না নিয়ে যায়। আমাদের সমাজে যা হয় সব আত্মীয় স্বজনের মধ্যে হয়, কিভাবে হয়, ওই স্ত্রীর কোনো আত্মীয় না ওই কোনো আত্মীয় ধরে, শয়তানে ধরে এ ধরনের হারাম কাজে লিপ্ত করায়। আর হারাম কাজে লিপ্তের যদি এই ইনসাফ রক্ষা করতে না পারে, যে হাসরের ময়দানে এদের চাইতে আর লাঞ্ছিত অবস্থায় একদিনের হক না তোর, একাধিক কয়েক বছর সংসার করেছি কোনো দিন কোনো সময় ইনসাফ রক্ষা করতে পারে নাই, তাহলে সে আল্লাহর দরবারে কয়দিনের হিসাব এবং কয়টা বিষয়ের উত্তর দিবে। যেন আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। আর শান্তির কথা তো বলে শেষ করার বিষয় না, মানুষ বলে যদি কোনো মানুষকে ধ্বংস করতে চাও একটু বিত্তবান হলে ইলেকশনে লাগাই দাও, ইলেকশনে লাগা দাও, একবার শেষ, শেষ পর্যন্ত কি হবে, আর এক চেয়ারম্যান টাকা দিয়ে মারবে, আর এক চেয়ারম্যান ওকে রাস্তায় কাউন্সিলের সামনে টাকা দিয়ে মস্তান ভাড়া করে তারা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, শেষ। যদি সে দিতেও যায়, আর দিতে হলো মধ্যম ফ্যামিলি যদি হয়, তারা যদি শেষ করতে চাও তাকে একাধিক বিবাহ লাগায় না। ইসলাম অনুমতি দেয় সব জিনিস, অনুমতি দিলেই যে করতে হবে এটা সবার জন্য না। আমি যদি চায়ের দোকানে বসে চা খাই, ইসলাম অনুমতি দেবে, এটা তো আমি গুনার কাজ করতেছি না, চায়ের দোকানে স্বাভাবিকভাবে ডান হাতে চা খাচ্ছি, কিন্তু না, সব কাজ সবার জন্য শোভনীয় না। এখন যদি বলি যে ইসলাম অনুমতি দিচ্ছে আমার চারটে করতে হবে, ইসলাম কোন প্রেক্ষিতে কোন ব্যক্তিকে কি শর্তে অনুমতি দিতে, সেই অবস্থা সেই ব্যক্তি সেই শর্ত যদি আমার মধ্যে থাকে তাহলে আমি এই ব্যক্তি, এইগুলো কোনো কিছুই দেখলাম না। ওই যে একটা গল্প আছে না, এক লোক মানুষদেরকে নামাজি বানানোর জন্য বলছে যে যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে ওই ব্যক্তিকে 40 দিন পর একটা জায় নামাজ হাদিয়া দেওয়া হবে। দেখবেন মানুষ টাকা দিয়ে কি করে ধার্মিক বানায়, হয় না। এই জন্য দাওয়াত তবলিগের নিয়ম আছে যে যদি কেউ বের হতে চায় তাকে টাকা দিও না, সে তার নিজের মাল খরচ করে একটু দিয়ে আসুক, আর একজন টাকা ভেঙে গেলে তার এত দিলে আঘাত লাগবে না। হ্যাঁ, তুমি সাহায্য করো, গোপন করে দিও তাকে, কিন্তু যদি তাকে বলো যে তুই বের হতে টাকা দেবো, তাহলে এটা তার এত ফায়দা হবে না। কিন্তু মানুষ না বোঝার কারণে তো টাকার দ্বারা মালের দ্বারা করতে চায়। 40 দিন হয়ে গেছে, 40 দিন হয়ে যাওয়ার পরে এখন সবাইকে যায় নামাজ দিচ্ছে, আর ওই ব্যক্তিতে এলাকার নাম করা দুষ্ট, তুই তো এত দুষ্টামি করিস, তোরে আবার কি দিয়ে যায় নামাজ দেবো, তোর দেওয়া যাবে না, যা। আর যখন সে যায় নামাজ পাচ্ছেই না, তো সে বলে যে এই জন্যই তো 40 দিন নামাজ পড়ছি, সকালবেলা একদিন উজু করি না ঠান্ডাতে। অর্থাৎ সে ওই যায় নামাজ পাওয়াটাই দেখছে, কিন্তু আগের শর্তগুলো সে দেখি নাই। এর একাধিক বিবাহ ইসলাম অনুমতি দিছে, এটা তো সবাই জানি আলহামদুলিল্লাহ, কিন্তু কি শর্তগুলো, সেই শর্তগুলো না জানার কারণে এই কাজ যারা করে ফেলে তাদের দুনিয়া এবং আখেরাতের জীবন বরবাদ হওয়া ছাড়া আর কিছু না। এই জন্য বলতেছিলাম যে দুই শ্রেণী মানুষকে ধ্বংস করা দুইটা পদ্ধতি, উত্তম যারা উপরে আছে এদেরকে ধ্বংস করে দাও, রাজনীতি লাগাই দাও। আজকে সে নেতা, কালকে সে তেনা। বলি না একটা শব্দ, আমার সাথীর থেকে শোনা শব্দটা খুব ভালো লাগছে আমার কাছে, সে বলে যে নয়াব তো আকপিস করে দাও, আজকে ন আগে আছে এরপরে দিন তো আগে চলে আসবে। নেতা আর তেনা আসলে তেনা। আজকে সে খুব কিছু মনে করে আমি কি হয়ে গেছি, মানুষ দেখলে আমার কি পাই, ভয় পায়। সাপ বিস্তৃত মানুষ ভয় পায়, সাপরেও মানুষ ভয় পায়, কুকুর দেখলে মানুষ দৌড়ায় চলে আলাদা জায়গায়, কিন্তু সব ভয় তো একরকম না। এই ইলেকশনে রাজনীতি গেলে মানুষ ধ্বংস হয়, আর দাম্পত্য জীবন মধ্যম স্তরের মানুষ ধ্বংস হয় একাধিক বিবাহ, নিম্ন শ্রেণীর মানুষ বিবাহের কারণে। যদি এই শর্ত সাপেক্ষে কেউ করে তাহলে ইনশাআল্লাহ সে ধ্বংস হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে শর্ত করে দিয়েছেন, ফাইন খিফতুম, যদি তুমি আশঙ্কা বোধ করো কি আল্লাহ তাআদিলু, যে সমতা রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদাতান, তুমি একটা নেই যথেষ্ট থাকো, অথবা আও মা মালাকাত আইমানুকুম। জাহেল যুগে, তখনকার যুগে দাসীর প্রথা ছিল, দাসীকে স্ত্রীর মতো ব্যবহার করা যেত, দাসীর সাথে স্ত্রীর এত অধিকার আদায় করা ছিল না। তখন সর্বনিম্ন স্তরে দিচ্ছে যে তুমি একটা দিও রক্ষা করতে না পারো তাহলে যে তোমার দাসীর প্রথা আছে দাসী নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। কেন জালিকা আদনা আল্লাহ তাউলু, এই ধারাবাহিকতা যদি তুমি রক্ষা করতে পারো, যদি তুমি একাধিক রাখার সমর্থ থাকে করো, না পারলে একজন, না পারলে দাসী, এই যে শরিয়াত ইসলাম যেভাবে হুকুম দিয়েছে এই হুকুম যদি তুমি রক্ষা করতে পারো তাহলে তোমার ন্যায় ইনসাফ, তুমি কোনো একদিকে ঝুঁকে যাবে না, বেইনসাফি হবে না, জুলুম হবে না, তুমি হাসরের ময়দানে একজন আদর্শ মুমিন অবস্থায় উঠতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত থেকে শিক্ষা নিয়ে তার উপর আমল করবার তৌফিক দান করুক। প্রশ্ন, আমার দাদা মারা যাওয়ার বেশ কয়েক বছর হলো, আমার বাবা ও তার বড় ভাই বোনেরা প্রতি বছর দাদার মৃত্যুবার্ষিকী পালন করে থাকে। আমার জানার বিষয় হলো, এভাবে কোনো ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিল বা দোয়ার অনুষ্ঠান করা কতটুকু ইসলামী শরীয়ত সম্মত? জায়েজ নাই, জায়েজ নাই। খাবার দাবারের অনুষ্ঠান আমরা সাধারণত ইসলাম দিয়েছে খুশির সময়, খুশি কোন জায়গা, বিবাহের পরে খুশি হয়, বিবাহের পরের দিনে অলিমা করতে হয়, সুন্নাত, যার যতটুকু সামর্থ্য আছে অলিমা করবে, সুন্নাত, খুশির সময়। ছেলে হয়েছে, ছেলে ঝামেলা মিটে গেছে, সাত দিনের দিন আকিকা করতে বলছে, সুন্নাত। কোনো একটা নিয়ামত হাসিল হয়েছে, নিয়ামত হয়েছে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তার অপরকে কি খাওয়াচ্ছি, খানা খাওয়াচ্ছি, তা খানা খাওয়ানো যত জায়গায় সব জায়গা হয় খুশির সময়। তা দাদা মারা গেছে, বাপ মারা গেছে, বাপের ওই বার্ষিক ওই দিন ঠিক করে খানা খাওয়াবো, তাহলে অর্থ হলো আমার বাপ মরে গেছে আমি খুশি, বাপ মরে গেছে আমি খুশি। আল্লাহ মাফ করুক, হিন্দুয়ানি প্রথা, বারবার বলি হিন্দুয়ানি প্রথা। হিন্দুদের আখেরাতের সব বলতে এদের বিশ্বাস না, যে আগুন আগুন দেয়, যে কাঠ কাটে, যে লাশকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে, এদেরকে তিন দিনের দিন ওই কাঠুরি এদেরকে মুখে আগুন দিয়েছে, এদেরকে দাওয়াত করে খাওয়ানো হয়। আমাদের সমাজে এটা আছে, হুজুর জানাজার নামাজ পড়াইছে, অমুক করেছে, তারা না খাওয়ালে কেমন হয়ে যায়, নাউজুবিল্লাহ, হুজুর তো এই খাওয়ানোর জন্য জানাজার নামাজ পড়বে না, হুজুর তো করবে আখেরাতের স্বভাবের জন্য, ইসলামের দায়িত্ব হিসাবে। মহল্লাবাসে যারা জানাজার নামাজ পড়েছে এদের একটা ইসলামিক নৈতিক দায়িত্ব, আমি মারা গেলে আমার ভাই জানাজার নামাজ পড়বে, আমার ভাই মারা গেলে আমি তার জানাজা অংশগ্রহণ করবো, ইসলাম একটা দায়িত্ব দিয়ে রাখছে। এই দায়িত্ব তো দুনিয়ার খাবার জন্য না, আমাদের সমাজে এত মানুষ জানাজা আসছে যদি দুয়ারে মা এলানটা না করে তো কেমন হয়ে যায়, কেমন যেন খালি খালি মনে হয়। হিন্দুয়ানি প্রথার কিছু ভাব রয়েছে, এই জায়গায় এক টাকা ব্যয় না করে এই একটা টাকা রাস্তায় অসহায় একজন ফকিরকে দিলেও তার সহজ, বরং এগুলো তারা সৎকায় জারিয়ার কাজে ব্যয় করা দরকার। যে এলাকায় ঘটনা, যে এলাকায় ব্যক্তি, ওই এলাকার মসজিদ মাদ্রাসাগুলো জনকল্যাণমূলক যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলোকে সঠিক মতো আদায় হচ্ছে, আদায় হচ্ছে না। এলাকার মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক যে সেবামূলক কাজ রয়েছে সে কাজগুলো মানুষ আদায় করে না, এই জিয়াফতের কাজে মানুষ টাকা ব্যয় করে। এই জন্য এই জিয়াফতের কাজে, এই সমস্ত কাজে, হারাম কাজে টাকা ব্যয় না করে ধর্মীয় সৎকায় জারিয়া জনকল্যাণমূলক সেবামূলক যে সমস্ত খাতগুলো রয়েছে সে জায়গায় দান করলে এস্থেই সব ওই ব্যক্তির আমলনামা চলে যাবে। আল্লাহ রাসূলের যুগে এটা হতো, অনেক নহর ছিল, অনেক কুয়া ছিল বিভিন্ন ব্যক্তির নামে, স্বামী আসছে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুল আমার বিবি মারা গেছে কি করবো? আল্লাহ রসুল বলেন অমুক এলাকায় পানির অভাব আছে, তুমি ওই এলাকায় একটা কুয়া করে দাও। এভাবে সাহাবাদেরকে বিভিন্ন কিছু, আমাদের সমস্ত বুদ্ধি নিয়ে তো পরের কাজ, আয়োজন ঠিক করে হুজুরকে গোলাম বানাই নিয়ে দোয়া করায়। হুজুর তো সাইডে থেকে যদি বুদ্ধি দেয় তাহলে মনে করেন উচিত ছিল ডাক্তারের কাছে যেমন আমার রোগের জন্য উপযুক্ত ওষুধ নিতে যায়, আমি আমি যে টাকা ব্যয় করব কোন খাতে কিভাবে ব্যয় করলে সব বেশি হবে, যে হুজুরের প্রতি আমার আস্থা আছে যে উনি টাকাটা নিজের দিকে নিবে না, উনি আমাকে সঠিক মাশওয়ারা দিবে, এই ব্যক্তির কাছে যে মাশওয়ারা করা দরকার, হুজুর আমি 100 টাকা, আমি 500 টাকা, আমি 2000 টাকা আমি আমার আব্বা আমার সওয়াবের জন্য দান করব, কোন খাতে ব্যয় করলে সুন্দর হবে, উনি যদি আমানতদার হয় উনি সুন্দর মতো আপনাকে বুঝাই দিবে যে ভাই এই খাতে না করে এই খাতে করলে আপনার সওয়াব বেশি হবে। আমাদের সমাজে একটা হলো ভুল করি, আসলে সঠিক সমাধানের জন্য সংশোধনের জন্য যে পদ্ধতি অবসর হওয়া দরকার সে পদ্ধতিও জানা, লৌকিকতা বেশি সব। 2 নম্বর প্রশ্ন, আমাদের মন ইসলাম শরিয়াত বিরোধী, অর্থাৎ ইসলাম যে সকল কাজ করা নিষেধ করেছে সেসব কাজ এর প্রতি এত আকৃষ্ট হই কেন? যেমন ইসলাম বলে চোখের নজরের হেফাজত করতে, আর আমরা তা পালন না করে টিভি পত্রিকা ইন্টারনেটের মাধ্যমে বেগানা মহিলার ছবি দেখতে বেশ আগ্রহী হই, এক্ষেত্রে আমাদের কি করা উচিত? এটাই তো পরীক্ষা, যদি এমন না হতো তাহলে তো দুনিয়ায় সবাই ফেরেশতা হয়ে যায়, তাহলে তো আর দুনিয়াতে আমরা পরীক্ষার জন্য সে এটা কাছে না। আমাদের কাছে 2টা শত্রু, একটা শত্রু হলো আমাদের ভিতরে কুয়াত্তা, আর একটা শত্রু হলো বাহিরের শত্রু। ভিতরের শত্রু যদি আমাকে উস্কানি না দেয়, শক্তিশালী না করে, তাহলে বাহিরের শত্রু আমাকে সহজে কি করতে পারে না, হাত করতে পারে না। ভিতরের মধ্যে নফসে আম্মারা ইন্নাস শায়তানা লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, যত খারাপ কাজের আগ্রহ আসবে মনে করতে পারে শয়তানের পক্ষ থেকে, যত খারাপ কাজের আগ্রহ, তা যখনই খারাপ কাজের আগ্রহ আসবে তখন বুঝতে হবে শয়তান এই কু আত্মা আমাকে এই অন্যায় কাজে উস্কাই দিচ্ছে। এটা যখন আমি বুঝবো তখন আমার উচিত হবে অন্যায় কাজ থেকে বিরত থাকা, তখনই আমি পরীক্ষায় পাশ করব। আর যদি এই পরীক্ষা না থাকতো তাহলে তো দুনিয়ার যে পরীক্ষার হল বলা হয়, আখেরাত যে আমাদের জন্য এই পরীক্ষার পুরস্কারের জায়গা, তাহলে তো এটাই আমাদের জন্য জান্নাতের জায়গা হয়, তাহলে এটার পরীক্ষার হল থাকতো না। যেহেতু সবাই যে যে আল্লাহওয়ালা বুজুর্গ তারও এমন মনে চায়, এমন না যে একজনের মনে চায় আর একজনের মনে চায় না, যে বুজুর্গ বড় বুজুর্গ তারও মনে চায়, কিন্তু সে তার একটু আত্মাটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, যে আমার চাইতে একটু ভালো সে তার আত্মাটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, আর যে একটু নিম্নমানের সে আত্মাটাকে নিয়ন্ত্রণ না করে সে তার এই মনের চাহিদা মোতাবেক চলে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে হাজির হওয়াকে ভয় পাবে এবং কু আত্মা যেটা বলে সেটা থেকে সে বিরত থাকে, এই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। আর যে ব্যক্তি কু আত্মার তাকে সাড়া দেয় এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। এই যে খারাপ কাজের উস্কানি গুলো 2টা দিক থেকে আসে, ভিতরের দিক থেকে বাইরের দিক থেকে। ভিতরের দিকটা আমাদের নিয়ন্ত্রণ করা দরকার আর বাইরের দিকটা যত সম্ভব তার থেকে বেঁচে থাকা দরকার, তাহলে ইনশাআল্লাহ এই পরীক্ষায় পাস করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর উপর সহি ভাবে আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم انت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، رب ارحمهما كما ربياني صغيرا، রব العالمين يا الله নিঃসংগে আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহি দরবারে হাত তুলেছি, ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে ইসলামের হুকুম মেনে আমাদের দুনিয়া আখিরাতের শান্তি এবং উন্নতি লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের বাকি জীবন আপনার সন্তুষ্টির ভিতরে কাটাবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ ছোট বড় সকল গুনাহ থেকে বিরত থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ অনেক দাড়ি পাকা ভাইদেরকে নিয়ে হাত তুলেছি, ইয়া আল্লাহ তাদের এবং আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, ইয়া আল্লাহ সুস্থতায় বরকত দান করেন, আল্লাহ নেকামল করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ গুনাহ থেকে বাঁচবার শক্তি দান করেন, ইয়া আল্লাহ হালাল রিজিকে বরকত দান করেন, ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত ওয়ালা জিন্দেগি সম্মানের জীবন যাপন লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ অসম্মান লাঞ্ছনা বঞ্চনা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ স্বামী স্ত্রী একে অপরের হক অধিকার বুঝে সেগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ দুনিয়াতে আসার পিছনে যাদের সবচেয়ে বেশি কষ্ট, যে মা ইয়া আল্লাহ এত কষ্ট করে বড় করেছিলেন, ইয়া আল্লাহ একটু অবহেলা করলেই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতাম তখনই, ইয়া আল্লাহ রাত্রের ঘুম হারাম করে নিজের আরামের দিকে না তাকিয়ে যে মা আমাদেরকে বড় করেছিলেন, যে বাপ আমাদেরকে এত আদর করে ইয়া আল্লাহ আমাদের মুখে হাসি ফুটিয়েছিলেন, সে বাপ মা যাদের অন্ধকার কবরে, ইয়া আল্লাহ দুনিয়াতে আজকে থাকলে তো ইয়া আল্লাহ খেদমত করতে পারতাম, ইয়া আল্লাহ বাপ মার কবর দেখা ছাড়া সন্তানের আর কিছু দেখার সুযোগ নাই, ইয়া আল্লাহ সে সমস্ত বাপ মার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ বাপ মার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ বাপ্পা থাকতে সন্তান বাপ্পার কদর বোঝে না, বাপ্পা চলে যাওয়ার পরে বাপ্পার কদর বোঝে, ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের আব্বা আম্মার জন্য উত্তম বিনিময়ের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ তাদের জন্য ইয়া আল্লাহ উপযুক্ত শান্তি এবং আরামের ব্যবস্থা করে দেন, ইয়া আল্লাহ সকল প্রকার কষ্ট এবং আযাব থেকে তাদেরকে মুক্তি দান করেন, জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের সকল মৃত আত্মীয় স্বজনের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপ মার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদেরকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ ইমানদার বান্দা হিসেবে কবুল করে নেন, জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন, ইয়া আল্লাহ এর ওসিলা করে আমাদের মহল্লায় রহমতের কেন্দ্রবিন্দু ইয়া আল্লাহ এবং রহমতের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের সকলকে মহব্বতের সাথে হেদায়েতের নিয়তে আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নেন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।